تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم، واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. فقال تعالى: يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ويكفي القران تبديلا انا سنلقي عليك قولا ثقيلا ان ناشئة الليل هي اشد وطئا واغمق اقوم قيلا إن لك في النهار سبعا طويلا انظر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. وقال تعالى: يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجل فاجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير. فقال تعالى: فلنسألن الذين ارسل اليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما الله تعالى أرسل الأنبياء عليهم السلام للناس مبشرين ومنذرين. لكن إن شاء الله خلق للدنيا خلق للحياة بنية بنية إما الجنة إما جهنم. الذين يؤمنون بالله ويطيعون أوامر الله ويعرفون الله ويسعون في مرضات الله يدخلون الجنة، والذين يكفرون بالله يدخلون جهنم إلى أبد الآباد. কারণ দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী আর আখেরাতের জিন্দগি হলো চিরস্থায়ী। মানুষরা এই জন্য নিজেকে বেশি ব্যতিব্যস্ত না করে আখড়াদের জন্য যাতে বেশি লাগায়, নিজের যোগ্যতাকে লাগায়, এর জন্য আল্লাহ তাআলা বলেন যে হযরত আম্বিয়া কেরাম আলাইহিসসালামকে দায়ী বানায় আল্লাহ পাক, আহ্বানকারী বানায় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিসসালামকে জিম্মারে দান করেন এবং জিম্মাদারি কিভাবে আদায় করছেন এই ঘটনাগুলো সব কিছু কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করতেন। বলে আম্বিয়া কেরাম আলাইহিসসালামদের ঘটনা এই জন্যই উল্লেখ করতেন যাতে করে কিনা এই উম্মত আম্বিয়াদের জিন্দিগি দেখে যে ওনারা কিভাবে জিম্মাদারি নিছেন আর কিভাবে জিম্মাদারি পালন করছেন আর এই জিম্মাদারি আদায় করছেন, কিভাবে নিজেদেরকে বিভিন্ন রকমের অবস্থায় নিজেদেরকে উত্তীর্ণ করছেন, মানে এই সব ঘটনা যাতে তাদের সামনে থাকে। নবীওয়ালা মেহনত মেরে ভাই দোস্তর বুজুর্গ যেমন কিনা নবীকে মেহনত করতেন যাতে করে সমস্ত মানুষ জাহান্নামে রাজন থেকে বাঁচতে পারে, জান্নাত মুক্তি হইতে পারে, সমস্ত মানুষ আল্লাহ পাককে চিনতে পারে আর আল্লাহ পাকের উপর চলতে পারে। যে মেহনত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন ওই মেহনতের জিম্মাদার আল্লাহ তাআলা এই উম্মতে প্রত্যেকটা ব্যক্তিকে বানাইছেন যাতে করে প্রত্যেকটা ব্যক্তি এই জিম্মাদারি আদায় করতে পারেন। এর জন্য ওনাদের সামনে আম্বিয়া কেরাম আলাইহিসসালামের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। বলে হযরত আম্বিয়া কেরাম আলাইহিসসালাম যেমন কিনা নিজেদেরকে বিভিন্ন রকমের কষ্টের মাঝে ফেলাইতেন, বলে বিভিন্ন রকমের কষ্ট ত্যাগ বিচ্ছেদ বরদাস্ত করে এই জিম্মাদারি আদায় করতেন, যেমন কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের ত্যাগ বিচ্ছেদ করে এই জিম্মাদারি আদায় করতেন যাতে করে এই উম্মত এই জিম্মাদারি আদায় করে। এর জন্যই আল্লাহ তাআলা এই উম্মতকে নবী ওয়ালা মেহনতের জিম্মাদার বানাইছেন। الله تعالى أنزل هذا القرآن، هذا القرآن كلام الله، لو اجتمع الإنس والجن على أن يأتوا في هذا القرآن ما يأتون به ولو كان بعضهم لبعض ظهيرا، كلام الله، الله حفظه، إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون، ما تبدل حرف واحد من علينا لعل محمد عليه الصلاة والسلام، لأن الله وعد بحفظه. هو الذي يحفظ هذا القرآن، وهذا القرآن كلام الله، فالله أعطانا قسم الأنبياء، كيف الذين قاموا بالدعوة؟ كيف نصرهم الله؟ سيدنا نوح عليه السلام شاب عندما أمر بالدعوة، قام بالدعوة ليلا ونهارا، إني دعوت قومي ليلا ونهارا ولم يزد الدعاء إلا فرارا. استقبال الناس في الدين وقبولهم هذا ليس على النبي، على النبي ان يقوم بالدعوه ويذهب الى الناس. الله بين قبول الانبياء كيف سيدنا نوح عليه السلام ليلا ونهارا يعمل بدعوه الناس الى الله وهو محبوب عند الله، سلام على نوح بالعالمين، والله نصره عندما اراد كيف الله تعالى اخرج الناس لكل شيء، جلس فيها في الجبال وجعل فيها المؤمنين ومن كل زوجين اثنين وان السفينه تجري في موج كالجبال، موج كالجبال ولكن محبوبه، وانا له لحافظون، هذا الله حفظ هذه السفينه. والكافرين ماذا فعل الله بهم الذين رفضوا الدعوه؟ اخرج نار من كل مكان، الماء ينزل من السماء وينزل يطلع من الجبال، وحتى من النار يخرج الماء حتى يغرقوا، واغرقوا اين ذهبوا؟ وادخلوا نارا فلم يجدوا لهم من دون الله انصارا. الله بين هذه قصص الانبياء لان الله يريد يعطي المسؤوليه العظيمه مسؤوليه الدعوه لهذه القصه. وكيف سيدنا ابراهيم عليه السلام عندما امر بالدعوه، كيف قام بالدعوه؟ بالدعوه يدخل اليقين بالله في القلب. اليقين بالله، اليقين بالاخره الذي يدعو الناس الى الله ويبين عن الله ولا يريد غرضا من اغراض الدنيا. الله ينور قلبه، هذا طريق لحصول الايمان، لان الايمان الذي يعطي الايمان الله لا يستطيع يعطيك احد. حتى النبي انك لا تاتي من احببت ولكن الله ياتي من يشاء، فالذي يريد الايمان بالله ماذا يفعل؟ يقوم بالدعوه الى الله سبحانه وتعالى باستمراريه، ويتوجه فيه يقين على الله، ويأتي به التوكل على الله. وسيدنا ابراهيم عليه عليه السلام عندما قام بالدعوة، وعندما أشعل نار ضخمة، نار ضخمة ورموه بالمنجنيق. الشيطان بين لنا المنجنيق حتى يكون المكان بعيد، لأنه إذا اقتربوا من النار يحترقوا. ولذلك جاء جبريل عليه السلام استاذ من الله في الصبر، ولكن لذلك إبراهيم ما أخذ الاستفادة من سيدنا جبريل. أما إليك فلا، وأما إلى الله فلا. لا توكل على الله سبحانه وتعالى. فالله جعل النار بردا وسلاما على إبراهيم، بردا وسلاما. الله جميع الكائنات مأمورة من الله، لا يخرج منها إلا مراد الله، ولذلك ما يكون التوجه إلى الكائنات، يكون التوجه فقط إلى الله. وهذا التوجه ما يأتي في القلب إلا بالدعوة. الذين قاموا بدعوة يأتي التوجه إلى الله. والله نصر إبراهيم عليه السلام عندما ترك زوجته وولده الرضيع بوالي غير ذي زرع، لأن الله أمره، ما تخلف ولا لحظة عن أمر الله تعالى، ولكن ذهب. والله رب إسماعيل عليه السلام في هذا الوادي، وأخرج زمزم وجعله فصولا. وعندما كبر على الله اختبره، أمر بذبح ولد وشرع بذبحه، ولكن الله نجى هذا الولد وجعله رسولا وجعله جدا لسيدنا محمد عليه السلام. ونفع هذه القصص كلها تبين لهذه الأمة أهمية الدعوة. এমন এমন ঘটনা পুরাণ যেহেতু আল্লাহ পাকের কালাম, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনে ওরা মানুষের জন্য চ্যালেঞ্জ করে দিচ্ছেন। বলে যদি নাকি তোমরা এবং তোমাদের সাথে যত যাকে সহযোগী নিতে পারো সবাই মিলে যদি পারো, তো তার চেয়ে ছোট্ট একটা ছোড়া বানায় নিয়ে আসো না। আজ পর্যন্ত কেউ মেরে ভাই দোস্তর বুজুর্গ পারে নাই, আর কি আমার পর্যন্ত কেউ পারবেও না। কোরআনে পাকের হেফাজতের জিম্মাদারি তিনি নিজেই নিয়েছেন। মানে আমি তাকে অবতীর্ণ করছি এবং আমি তার হেফাজত করব। আজ পর্যন্ত তার একটা হরফ, তার একটা নকশা, তার একটা জেদ, তার একটা দখল পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। মানে ওই কালামে পাকিস্তান হজরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দেরকে যে দায়িত্বভাবে প্রেরণ করতেন, ওনারা যে দাওয়াত মেহনত করতেন, বলে এই ঘটনাগুলো খুলে খুলে বলতেন। মাঝে হজরত কোন আলাইহিম সালামের ঘটনা বর্ণনা করতেন, বলে তিনি কিনা কোন ছিলেন, সকাল নাই আর রাত নাই আর দিন নাই, সকাল সন্ধ্যা রাত দুপুর সদা সর্বদা উনি দাওয়াতি দিচ্ছিলেন। আর কোন ছিলেন, যতই তিনি দাওয়াত দিচ্ছিলেন ততই ওনার থেকে বিমুখ হচ্ছিল, আল্লাহ পাক থেকে বিমুখ হচ্ছিল। অতঃপর যখন কিনা দিন কবুল করলো না, আল্লাহ জেলা জেলা আল্লাহ মানুষ পক্ষ থেকে এমনই মেরে ভাই দোস্ত বুজুর্গ তাদের জন্য পাথর আসলো, বলে আল্লাহ তারা তাদের কাউকে ছাড়লেন না। বলে আল্লাহ তারা হজরত নূহ আলাইহিসসালামকে হুকুম করলেন যে তুমি কিনা নৌকা বানাও। বলে নৌকার মাঝে সবাইকে তোলো, জোড়ায় জোড়ায় তিনি সবাইকে তুললেন। আর মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তারা বৃষ্টি পানি বর্ষণ শুরু করলেন সব জায়গা থেকে। বলে আসমান থেকে যেমন পানি বর্ষণ হচ্ছিল, মেরে ভাই জমিন থেকে ওরকম ভাবে পানি বাহির হচ্ছিল। চৌদ্র দিক থেকে পানি বাহির হওয়া আরম্ভ হলো, আর এক এক দেও খেল দিচ্ছিল। বলে কাল বড় বড় যেরকম কিনা পাহাড়, ওই রকম পাহাড়ের মতো এক একটা দেও খেল দিচ্ছিল। বলেন যে ওই দেওয়ের মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। বলে হযরত হযরত নূহ আলাইহিসসালামের দোয়ায় বলে আল্লাহ তাআলা কিনা দোয়া করলেন যে আল্লাহ তারা কিনা আপনার দিন কবুল করবে না, বিদায় তাদের মধ্যে দেখি কাউকে আপনি ছাড়বেন না। আল্লাহ তারা কিনা সবাইকে ধ্বংস করে দিলেন, শুধু হেফাজত করলেন হযরত নূহ আলাইহিসসালামকে এবং ওনার সাথে যারা রয়ে গেছেন ওনাদেরকে। বলে হযরত নূহ আলাইহিসসালাম এমন ব্যক্তি যার কথা আল্লাহ তারা নিজে কোরআনে পাকের মাঝে এরশাদ করতেন, বলে সালামুন আলা নূহিন ফিল আলামিন। বলে আল্লাহ তারা হযরত নূহ আলাইহিসসালামের প্রতি মেরে ভাই শান্তি বর্ষণ করতেন। বলে যেমন কিনা হযরত নূহ আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছিলেন, এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামও দাওয়াত দিচ্ছিলেন। বলে দাওয়াতের মাধ্যমে কাকে দাওয়াত দেওয়া হয়তো আল্লাহ তাআলা তাকে কি করবেন, দাওয়াতের দ্বারা তাকে প্রভাবিত করবেন অথবা সে প্রভাবিত হবে না, কিন্তু যে দাওয়াত দিবে তার ইমান নিজে নিজে মেরে ভাই তার ইমান বৃদ্ধি পাইতেই থাকবে। দাওয়াতের একটা বিশেষত্ব রয়ে গেছে, মানে দাওয়াতের বিশেষত্ব হলো ইমান বৃদ্ধি পেয়ে যাওয়া, ইয়াকিন বৃদ্ধি পেয়ে যাওয়া। মানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছিলেন একদিকে আল্লাহ পাকের বরকত দিকে, আল্লাহ পাকের মহত্ব দিকে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দিকে, অপরদিকে নম্র কিনা মেরে ভাই সালা পরামর্শ করে বলে তাকে মেরে ফেল আর মারার জন্য স্টিম চালাইল, বলে বিশাল এক অগ্নিকণ্ডি জ্বালাইল আর ওই ওই অগ্নিকাণ্ডতে মেরে ভাই ওনাকে ঝালাবে কিভাবে, যেহেতু আগুনের প্রভাব তেজ এবং মেরে ভাই আগুনের গরমি এরকমই বৃদ্ধি পাইল যে তার কাছেই কেউ যাওয়ার হিম্মত পাচ্ছে না। বলে মেরে ভাই মিনজানি অর্থাৎ সরকার মাধ্যমে ওনাকে কিনা ওইখানে আগুনের মাঝে নিক্ষেপ করা হলো। বলে অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে গেছেন, বলে আপনি যদি বলেন যে আল্লাহ পাকের খলিল তাহলে আমরা কিনা আপনার সাহায্যে আগায় আসতে পারি। তিনি বলেন আম্মা ইলাইকুম ফালা, সাহায্য যদি নাকি আপনাদের পক্ষ থেকে হয় কোন প্রয়োজন আমার নাই, হ্যাঁ যদি নাকি আমার রবের পক্ষ থেকে হয় তাহলে এই সমস্ত সাহায্য কিন্তু আমি এখনই স্বাগতম জানাচ্ছি, অর্থাৎ এই সাহায্য আমার একেবারেই প্রয়োজন হয়ে গেছে। মানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছিলেন, একদম ধারাবাহিক দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতকে ধারাবাহিকতা করে দাওয়াত দিতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ধারাবাহিকভাবে দাওয়াত দিয়েছিলেন আর দাওয়াতের মাঝে খারাপ হয়ে গেছিলেন। এর ফলে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হার জাতিতে হেফাজত করেন, হার জায়গায় হেফাজত করেন, কারণ দাইর সাথে আল্লাহ পাকের সাহায্য থাকে। দাই মের ভাই আল্লাহ পাকের দিকে আহ্বান করে আল্লাহ পাকের সাহায্য তার সাথে সাথে থাকে। ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তারা যতই কষ্ট দিতে চাইল কিন্তু মেরে ভাই দস্তর বুজুর্গ কোন রকম কষ্ট তার উপর ওনার উপরে জোর না হইল না, কারণ তিনি কোনো কষ্টের মাঝে পড়লেন না, আল্লাহ তারা ওনাকে উত্তীর্ণ করলেনি। বলেন যে মেরে ভাই দস্তর বুজুর্গ সব জিনিসের মাঝে হুকুম চলতেছে আল্লাহ পাকের, বলে সব জিনিস সমস্ত আসবাব সমস্ত বালকনা থেকে বালকনা মেরে ভাই আমি আপনি যা দেখি বা না দেখি সব জায়গায় হুকুম চলতেছে আল্লাহ পাকের। আল্লাহ তারা যদি চান তবে লাভের জিনিস লাভ দিবে, ক্ষতির জিনিস ক্ষতি করবে, তিনি যদি না চান তাহলে মেরে ভাই লাভের জিনিস লাভও দিবে না ক্ষতির জিনিস ক্ষতিও করবে না, কারণ কান্নাওয়ালা যা তিনি যখন চান তখনই হয়, তিনি যখন চান না তখন হয় না। বলে আল্লাহ তারা কিনা হুকুম করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে, বলে আপনি আপনার দিন বাচ্চাকে এমন জায়গায় রেখে আসেন যেখানে নাকি কোনো জিনিস উৎপাদন হয় না, কোন মেরে ভাই কোন ছাতি নাই, ছায়া নাই, গরম নাই, কিচ্ছু নাই, মানুষ জিন্দিগি যাপন করার জন্য যে সমস্ত প্রয়োজন ফলে কোন রকমের কোনো প্রয়োজন সেই পূরণ করার কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় যখন নাকি রেখে আসতে বললেন আর তিনি কিনা ওইখানে রেখে আসলেন, ফলে যখন নাকি মানুষ আল্লাহ পাশের হুকুম করে হুকুম মানে আল্লাহ তাহলে হার হুকুমের মধ্যে তার ওয়াদাকে লুকিয়ে রাখছেন আর আল্লাহ তাহলে কিনা তার ওয়াদাকে তিনি পূর্ণ করবেনই করবেন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি বাচ্চাকে রেখে আসলেন আর বিবি বাচ্চা মেরে ভাই আল্লাহ পাশের উপর ভরসা করলেন, তো আল্লাহ তাহলে কিনা ওনাকে ওনার মাকে আল্লাহ তাহলে হেফাজত করলেন। মেরে ভাই বস্তুর বুজুর্গ বলেন যে এমনই হেফাজত করলেন, এমনই হেফাজত করলেন যে ওনাকে বড় হওয়ার পরে মেরে ভাই বলেন নবী বানালেন এবং সমস্ত নবীদের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বংশের মধ্যে প্রেরণ করলেন। ওনার বলার যে মকসদ ছিল তা হলো মেরে ভাই দস্তুর বুজুর্গ দাওয়াতের কাজ, যেহেতু হযরত আমি এই গ্রাম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ খুলে খুলে বলছেন, বলে কেন বলে যেহেতু এই উম্মত এই কাজকে নিবে, এই কাজ মাদারি আদায় করবে, এই কাজকে নিয়ে খানা হবে, বলে উম্মত এই কাজ নিয়ে কিভাবে খারাপ হবে, তার সামনে কি কি বাধা আসবে, আর এই বাধার সম্মুখীন হওয়ার পরে সে আল্লাহ পাকের দিকে হবে। হযরত আমি ইকরাম সাহায্য করছেন, এই উম্মত যখন নাকি এই কাজ শুরু করবে আর এই কাজ মেরে ভাই নিয়ে চলবে, আল্লাহ তাআলা এই উম্মতের মেরে ভাই হার ক্ষেত্রে হার জায়গায় হার সমস্যায় আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই ঘটনাগুলো বলার জন্যই মেরে ভাই আল্লাহ তাআলা হযরত আমি ইকরাম আলাইহিসসালামের কথাগুলো খুলে খুলে বলছেন। واحد من الانبياء عليه الصلاه والسلام فانه يوجد عليه السلام ذهب مغادرا غضب على قومه وما صبر ولكن ماذا فعل الله به فورا الله تعالى اغرقه وجعل الحوت ضخم جدا يبتلعه في بطنه ولكن استغفر الله لا اله الا سبحانك اني كنت من الظالمين فعندما استغفر الله تعالى من خلق الله واخرجه وادخله الى فئه الملل تلك الدعوة بكلمة كبيرة هذه الأمة كما قال تعالى ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين ولنغصن عليهم بعلم وما كنا غائبين. الله تعالى أنزل أمة محمد عليه السلام إلى جميع الناس على وجه الأرض هذه أمة وما أرسلنا محمد عليه السلام إلا كافة للناس وهذا القرآن هدى للناس وهذه الأمة ماذا كنتم خير أمة أخرجت للناس في العالم ولذلك هذا كان صفة الرسول عليه السلام إنما قام بالدعوة بالفكر في العالم ليس لسبب لما اتخذ عينا ولا بلد معين فكر حول كان الرسول عليه السلام متواصل أحزان لم تكتب وراها لا الدنيا غير لو رايحة للنبي عليه السلام وكل من يكتب الإسلام من أصحاب النبي عليه السلام همهم وفكرهم التعوة إلى الله تعالى كتاب الرسول عليه السلام حتى هاجروا الى المدينه بعد ما اسلم بعض الانصار وهناك كان في الدعوه 100% اصحاب النبي عليه السلام مشغولين بالدعوه كيف مشغولين بعد 14 و 40 يوما وهكذا مشغولين 100% للدعوه لان هذه مسؤوليه عالميه لهذه الامه وانما الله تعالى اراد نصرهم لانهم يستحقون نصره الله نصر الله ينصركم فالله تعالى جاء قافله للكفار مع ابو سفيان عدد قليل من الناس الرسول اخرج الصحابه بهذه القافله لانه اخذوا اموالهم في مكه الذين هاجروا من مكه كل اموالهم اخذوها من الكفار لأخذ هذه القافلة بدل عن أموالي والله لا قد الله تعالى نجى القافلة وأتى بجيش ذهب منذر إليهم إلى مكة وجاء عز رجل معهم السلاح والطعام وأولاد الصحابة خير جاءوا لا يوجد الطعام إلا قليل ولكن الله تعالى ما نفعل نفر ولقد نصرهم الله ببدر وانتم الا نصرهم الله لانه يستحقون نصره الله والله هو القوي ليس لقوه الحدود ولا لعظمه الحدود نصرهم الله معهم لماذا لان هاجروا الدعوه وقاموا بالدعوه هذه سنه الله تعالى في هذا العالم كيف هو الذين يقومون بهذا الدور والذين كانوا يسرقون هذا الدور ويتاخرون هذه المصيبة كبيرة على الأمة إذا تخلفوا ويتأخروا عن هذا العمل. যেমন নবীদেরকে এমনি ভাবে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ে নবীদের মেহনত এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেন বলে এই উম্মত যদি নাকি দাওয়াতের মেহনত থেকে সামান্য একটু পিছপা হয় তাহলে কি অবস্থা হবে বলে নবীদের ঘটনা তাও আল্লাহ উল্লেখ করছেন বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কিনা নিজের কৌমের উপর গুসা হয়ে গেলেন আর গুসা হয়ে গেলে নিজের কৌমকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন মানে নবীদের মেরে ভাই যেমন কিনা কোরআন সমস্ত জাহানের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করতেন আমানতদারি, তোমাদের দায়িত্ব, তোমাদের মেহনত ধারাবাহিকভাবে ওইখানে পৌঁছবে, বলে দুনিয়ার কোন জায়গায় যেন তোমাদের মেহনত থেকে খালি না থাকে, সব জায়গায় তোমাদের মেহনত পৌঁছে যায়। এই জন্য মেরে ভাই দোস্ত, আল্লাহ তাআলা এই উম্মতের জিম্মাদারি ব্যাপক করে দান করছেন, যাতে করে এই উম্মত কিনা মেরে ভাই দোস্ত সুযোগের এক মহা জিম্মাদারি আদায় করতে পারে। উনি বলেন যে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এই উম্মতের সামনে পেশ করা হয়েছে, তারা কিনা দেখছেন নবীজির অবস্থা। বলে নবীজি সারাক্ষণ উম্মতের জন্য কেমন ব্যতি ব্যস্ত ছিলেন, কেমন চিন্তিত ছিলেন, কেমন ফিকির মান ছিলেন। বলে এক সাহাবি কিনা নবীজির অবস্থাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলছেন, ইন্নাহু কানা মুতাওয়াসিল লাহজান দাইমাল ফিকরি লাইসাত লাহু রাহা লা ইয়াতাকাল্লামু ইল্লা বিহাজা। বলে নবীজি কিনা সর্বদা চিন্তা রাখতেন, কিসের চিন্তা, কিসের ফিকির। বলে কিভাবে আমার উম্মত জাহান্নাম থেকে নাজাত পায়, কিভাবে আমার উম্মত জান্নাতবাসী হয়, কিভাবে আমার উম্মত আল্লাহর পথকে চিনতে পারে, কিভাবে আল্লাহর উম্মত নবীজির সুন্নতকে চিনতে পারে, জানতে পারে, মানতে পারে, আখিরাতমুখী হইতে পারে, আমানমুখী হইতে পারে। এই চিন্তায় নবীজি সারাক্ষণ চিন্তায় চিন্তিত থাকতেন। বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় মক্কা শরীফে দেখা শুরু করলেন। মক্কা শরীফের লোকজন কিনা নবীজির কথা নিচ্ছিলেন না, মানে তিনি কিনা চেষ্টা শুরু চালায় যাচ্ছেন। বলে যখন নিচ্ছিলেন না, তো নবীজি কিনা মেরে ভাই দোস্ত বুজুর্গ অবশেষে মহত্ব করলেন, আল্লাহ পাকের হুকুমে হিজরত করবেন। বলে হিজরত করেও মদিনা আনসার ইয়েতে আসলেন, মদিনা শরীফে আসলেন, আনসারদেরকে নিয়ে চতুর্দিকে দাওয়াতের মেহনত চালু করলেন। চতুর্দিকে দাওয়াতের মেহনতকে চালু করতে গিয়ে যখন কিনা মক্কার লোকজন দেখলো না, তো বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ওনার যে মেহনত, মেহনত তো থেমে নাই, বরং তো মেহনত বৃদ্ধি পাচ্ছে। মানে এই জাতিকে কিভাবে সমূলে ধ্বংস করা যায়, এর জন্য কিনা তারা সলা পরামর্শ করে সমস্ত ঘর থেকে টাকা পয়সা তুলে মেরে ভাই অস্ত্র শস্ত্র কেনার জন্য সেই পাঠানো হলো মুলকের সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। এদিকে নবীজিকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে আপনি আবু সুফিয়ান যাচ্ছে, ফলে তাদেরকে ধরার জন্য চেষ্টা করেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিসের একটাকে দিয়ে দিবেন। নবীজি কিনা বাহির হইলেন, বলে যে কিনা বাহির হলেন আবু সুফিয়ানও টের পেয়ে, বলে আবু সুফিয়ান কিনা ওই রাস্তা পরিবর্তন করে সমুদ্রের পথের রাস্তা দিয়ে মেরে ভাই নবীজির কাছ থেকে বাহির হয়ে গেল। কিন্তু নবীজির সামনে কি দেখলেন, বলে দেখলেন এক অস্ত্র শস্ত্র, মেরে ভাই সুসজ্জিত 1000-এর উপরে এক বিশাল বড় বাহিনী, বলে যারা কিনা সব লাইনে সুসজ্জিত শিক্ষিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ মুসলমানদের অবস্থা হলো এই, মানে না খাইতে না খাইতে রোগে শোকে তাদের অবস্থা একদম শূন্য শূন্য। ওনাদের কাছে কিনা এরকম যুদ্ধের জন্য আসেই নাই, আর যুদ্ধের কোনো তৈরি ওনাদের কাছে নাই, ওরকম মেরে ভাই যানবাহন ওনাদের কাছে নাই, একদম খালি হাত। বলে এমন অবস্থায় যখন নাকি আল্লাহ পাকের কাছে বলতে বললেন, আর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি আরম্ভ করলেন, সাহাবারাও কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ আজ্জালা জালালুহু আম্মা আমরা দেখেনেন, মানে যখন নাকি আল্লাহ তারা তোমাদেরকে সাহায্য করতেন, এমন অবস্থায় যে তোমরা কিনা একদম অপারক ছিল, তোমরা কিনা একদম অসম্মানী ছিল, মানে তোমাদের কোনো অবস্থাই ছিল না উল্লেখযোগ্য কোনো, তোমাদের মেরে ভাই কোনো এরকম মানে নিজেদের তৈরিও ছিল না। বলে আল্লাহ তারা তোমাদেরকে সম্মানিত করতেন, তোমাদেরকে সাহায্য করতেন। বলে কি, বলে সাড়ে তিনশো নিরস্ত্র একদম ক্ষুধার্ত মেরে ভাই দোস্তর বুজুর্গ যাদের কানে কিছু কোনো যানবাহন নাই, এমন এক জাতিকে আল্লাহ তারা 1000-এর ঊর্ধ্বে সুসজ্জিত জাতির উপরে, সশস্ত্র জাতির উপরে আল্লাহ তারা কামিয়াবি দিয়ে তাদের সব কিছু মুসলমানদের হাতে করে দিয়ে মেরে ভাই তাদের বড় বড় নেতাদেরকে, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মেরে, এবং মেরে ভাই তাদের বড় বড় তারপরে যারা ছিল তাদেরকে সবাইকে বন্দি করে দিয়ে মুসলমানদেরকে এক মেরে ভাই এমন বিজয় দান করছেন, যেই বিজয় কিনা সমস্ত দুনিয়ার সামনে হক আর বাতিলকে স্পষ্ট করে দিয়েছে। বলে হকের উপরে যখন চলবে মানুষ, তো আল্লাহ তারা তাদেরকে এরকম ভাবে সাহায্য করবেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মানে আল্লাহ আজাল্লা জালালুহু আম্মা আনাওয়াল, এই নসরত মুসলমানদের সাথে সদা সর্বদাই চলতে থাকবে, যদি নাকি এই মুসলমান তাদের ওই জিম্মাদারি আদায় করে। বলে জিম্মাদারিটা কি, বলে জিম্মাদারিটা হলো আমার আপনার কাজ হলো সমস্ত মানুষের সামনে পিছনে মেহনত করে থাকা। তবে হ্যাঁ মেরে ভাই, আমি আপনি মেহনত করব, আমার আপনার মেহনতের মধ্যে কিন্তু এমন কোনো নাম নবীকে বলা হয়েছিল যে আপনি মেহনত করবেন লোকজন পেয়ে যাবে। না না, আপনার কাজ হলো কি, মেহনত করা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, বলে আপনি যাকে চান তাকে হেদায়েত দিয়ে দিবেন, না তা হবে না, হেদায়েত তো আমি দিব। আপনার কাজ হলো মেহনত করা। আমাদের মেরে ভাই সমস্ত উম্মতের কাজ হলো মেহনত করতে থাকা। বলে মেহনত যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করবেন, তার আমলকে সুন্দর করবেন, তার দোয়াকে আল্লাহ কবুল করবেন, তার গ্যারান্টি দিবেন। কিন্তু মেরে ভাই দস্তুর পর্যন্ত যার উপরে মেহনত করা হবে, হয়তো বা সে হেদায়েত নাও পাইতে পারে। বলে ওইটা আপনার কাজ না, হেদায়েত দেওয়া হলো আমার কাজ, আপনাদের কাজ হলো মেহনত করতে থাকা। এই জন্য মেরে ভাই আমার আপনার সামনে বলে যে মেহনত আল্লাহ তাআলা যে জিম্মাদারি আল্লাহ তাআলা দিচ্ছেন, ওই জিম্মাদারি আমি আপনার যখন আদায় করব, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আমাদের সামালে হাল হবে। في غزوة تبوك عندما خرج الصحابة رضي الله عنهم خرجوا في وقت الحر الشديد أحوال صعبة، غير الذي خرجوا مع النبي عليه السلام ماذا قال الله لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه من بعد العسرة، الله تاب عليهم لأنه في جميع الأحوال علينا نتحرك في سبيل الله للضرورة، ما جلسوا ولا تتحركوا، فنزلت آية تاب الله عليه، قول الله يتوب عليه هذه السعادة كبرى. ولكن عندما رجع النبي عليه السلام ثلاثة من الصحابة ما خرجوا إلا الرسول عليه السلام، ولكن قال يا رسول الله صلى الله عليه وسلم ما لنا عذر، ما كان عندنا عذر، تأخرنا بدون عذر. فهؤلاء الرسول عليه أمر الصحابة لا يسلم عليهم ولا يجلس معهم ولا يتكلم معهم ولا يرد سلامهم. فخمسين ليلة هؤلاء الصحابة صارت حالتهم كف، ولكن بسبب صدقهم الله تاب عليهم، فنزل الوحي بعد خمسين ليلة، لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في بعد العسرة، وعلى الثلاثة الذين كلفوا حتى إذا ضاقت عليهم الأمر بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجا من الله إلا إليه، ثم تاب عليهم الله تاب عليهم. ولكن الذين اعتذروا اعتذروا قال يا رسول الله عندنا عذر، عندنا هذا، لا حول ولا قوة إلا بالله. يعتذرون إليكم إذا رجعتم إليهم، قل لا تعتذروا قد تباب الله من أخباركم. فلهذا هذه القصة تبين لنا علينا أن لا نتأخر عن الدعوة، وعلينا أن نقوم بالدعوة بجميع الأحوال، بالحر، بالعطش، بجميع الأحوال نقوم بالدعوة، تكون نصرة الله معنا. ولذلك الله أن هذا الدين الله تعالى هذا القرآن للناس، وهذه مسؤولية الأمة، مرسلين ولا يزالون مرسلين، هذه الأمة مسؤولة عن جميع العالم. أنا الناس العالم يموتون كفار، والمسلمين جالسين في جمع الدنيا وشغل الدنيا ومنة الدنيا. أعوذ بالله، أعوذ بالله، أعوذ بالله. والله تعالى أتى بهذا العمل المبارك، هذا العمل المبارك نعمة، هذه جوهرة من القرن الأول كما قال الشيخ إياد، هذه جوهرة من القرن الأول. النبي عليه السلام والرسول عليه خير القرون القرن، ثم الذين ثم الذين يلونهم. فهكذا هذه الدعوة المباركة الآن. عندما جاء إلينا واحد من أمريكا أسلم، قال قبل أن يتم قال يريد الانتحار، كان يريد يقتل نفسه بسبب الضيق، ولكن أحد أبرقان الآخرين قال أنا ذهبت مع جماعة وصارت أحوالي طيبة، وأخذه إلى جماعة باكستانية خارجة في أمريكا. وعندما ذهب إلى المنزل وجدهم يصلوا، قال وجدتهم يقفون في الصف، سألوا لماذا وقفوا، والذين معه توضا ووقف معه، وبعد ما كمل الصلاة جلسوا وتكلموا معه، فخرج معهم 15 يوم، ثم ذهب إلى البيت فأسلمت أمه وأخته، ثم جمع النفقات، اشتغل في الشخص عنده شخص جمع الفلوس، وجاء إلى الهند والباكستان، خرج في سبيل الله تعالى ورجع الآن داعي إلى الله تعالى. قال يريد الانتحار، آلاف الناس في العالم يريدون الانتحار، لا يعرفون هذا الدين، من مسؤول عنه؟ الله يتألم يوم القيامة كما قال تعالى: ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين، فلنقصن عليهم بعلم وما كنا غالبين. ولهذا هذه مسؤولية علينا نحن أن نسؤول ندور العالم، نجعل حياتنا كلها الآن لهذا الدين المبارك كما جعلوا أصحاب النبي عليه السلام والرسول عليه السلام في حجة الوداع. عندما تكلموا مع الصحابة أحجوا معه، قال يعني خذوا عني مناسككم حتى يحجوا كما حجت النبي عليه السلام، ولكن ذاك الحج فريضة، وبعد الحج تكلموا عن النبي عليه السلام، وماذا قال قال يا رسول الله سائلكم عنه. বলেন যে প্রথমে হচ্ছে কিনা নিজে আত্মহত্যা করতে রাজি হয়ে গেল। অবশেষে আরেকজন তবলিগলা ওনাকে যখন নাকি পেয়ে গেলেন এবং ওনাকে বুঝাইলেন, বুঝাই যখন নাকি মসজিদে নিয়ে আসলেন, বলে এমন সময় মসজিদে আসলেন যে সময় নাকি মসজিদে নামাজ দাঁড়ায় গেছে। মানে সে কিনা বসে বসে দেখতেছিল যে তারা কি করে, যেহেতু তাকে আগে নামাজ সম্পর্কে বোঝানো হয় নাই, বিদায় সে শুধু দেখতেই ছিল, কিন্তু দেখেই সে যেন একটা শান্তি পেয়ে গেছে। বলে শান্তির সোয়া তার শরীর লেগে গেছে, দিনের মাঝে লেগে গেছে, এবং তার দিনের মাঝে আগে যে কন্টিন্য ভাব যার ফলে সে নিজে আত্মহত্যা করতে চাচ্ছিল, বলে এইটা সময়ের জন্য একটু শান্ত হলো। তারপরে যখন নাকি তাকে মেরে ভাই দাওয়াত দেওয়া হলো, সে কিনা মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তিন দিন, তারপরে আস্তে আস্তে 15 দিন, বলে 15 দিন সময় লাগানোর পরে আল্লাহ তাআলা তার দিনের মাঝে এই কথা বুঝ দিয়ে দিচ্ছেন যে না, আমাকে তো রাস্তার সময়ের জন্য বাইরে দিয়ে বই, যেহেতু সে একদম টেক্সি ড্রাইভার ছিল, বিদায় মেরে ভাই টেক্সি ড্রাইভার সমস্ত মানুষ আল্লাহ আব্বাকে চিনতে পারে, সমস্ত মানুষ নিজের জিম্মাদারি বুঝতে পারে যে আমার কাজ হলো নবীজির কাজ। নবীজি যেমন নাকি দারে দারে পারে পারে সবার কাছে যাইতেন, নবীজি যেমন নাকি মেরে ভাই দোস্তর বুজুর্গ উম্মতের জাহান্নামের থেকে বাঁচার ফিকির করতেন, বলে আমারও ওই জিম্মাদারি, বলে আল্লাহ জানে জানা ভালো আম্মারা উনি এই জিম্মাদারি আমাদেরকে দিচ্ছেন, আবার এই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের জিম্মাদারি আদায় করছো কিনা, এবং যাদের উপর আমরা জিম্মাদারি আদায় করছি, মানে নবীদেরকে যেমন নাকি হার উম্মত সম্পর্কে জিজ্ঞাসা করবে, হার উম্মতকে আবার জিজ্ঞাসা করবে নবীদের ব্যাপারে, বলে আমাদেরকে আল্লাহ জিম্মাদারি দিচ্ছেন, বলে এই জিম্মাদারি সম্পর্কে যেমন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আবার আমাদের জিম্মাদারি যাদের উপরে বলে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আচ্ছা তারা কি তোমাদের উপর তোমাদের তাদের জিম্মাদারি আদায় করছে কিনা। বলেন হাত বিদায় হজে নবীজি কিনা মেরে ভাই হজে গেলেন, আর হজে গিয়ে নবীজি নিজের মেহনত সম্পর্কে মেরে ভাই মেহনত করতে করতে আনসর মেহনত করতে করতে সবাইকে জমা করলেন, জমা করে সবাইকে বলতেছেন আচ্ছা আমি কি আমার মেহনতের জিম্মাদারি আদায় করছি। সমস্ত মুসলমান এক বাক্যে বলছে, সাহাবারা বলছে এক বাক্যে, ইয়া রাসূলুল্লাহ কেনই করেন নাই, আপনি সব জিম্মাদারি আদায় করছেন এবং তার হক আদায় করছেন। বলে নবীজি কিনা মেরে ভাই সবাইকে সাক্ষী রেখে সবার সামনেই বলছেন, হায় আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার উম্মত কিনা বলতেছে আমি কিনা আমার জিম্মাদারি আদায় করছি। এই যে আমাদের জিজ্ঞেস করা হবে, মানে নবীদেরকে জিজ্ঞেস করা হবে, আবার উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে, এই জন্য নবীজি দুনিয়া থেকে ছাপ হয়ে যাচ্ছেন যাতে করে কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে মেরে ভাই জিজ্ঞাসিত না হন। বলে তারপর নবীজি কি বলছেন, বলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে সামনে রেখে বলে গেছেন, ফালিউবাল্লিগু আশ-শাহিদু মিনকুম আল-গায়েব, বলে তোমরা যাকে যারা নাকি এখানে উপস্থিত তারা যেন অনুপস্থিতদেরকে নামা দিতে থাকো, এবং সবাইকে আমার এই পক্ষ থেকে আমার এই বাণী সবার কাছে পৌঁছায় দাও। মেরে ভাই দোস্তর বুজুর্গ, বলে এই জিম্মাদারি আল্লাহ তাআলা যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে দান করেছিলেন, এমনি ভাবে আমাদের সবার উপরে জিম্মাদারি, বলে আমি আপনাদের এই জিম্মাদারি আদায় করি, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা রয়ে গেছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, বলে তোমরা যখন নাকি আল্লাহ পাকের দিনে সাহায্য করবে আল্লাহ পাকের সাহায্য তোমাদের সাথে সাথে থাকবে। বলে সাহাবায়ে কেরাম ومن أدنى لبلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة إن جعفر الرسول عليه السلام أرسل زيد بن حارثة وجعفر بن أبي طالب رضي الله عنه ويا عبد الله بن رواحة غزوة فلتستمر وقال النبي عليه السلام إذا أصيب زيد فجعفر وإذا أصيب جعفر فعبد الله بن رواحة ثم يختار أحدهم فالله سبحانه وتعالى عندما دخلت المعركة أصيب زيد والرسول في المدينة يخبره الوحي يقول أصيب زيد ودخل الجنة ثم بعده جاء جعفر وقال يا حبذا الجنة واقترابها طيبة وبارد شرابها والروم قد لنا عذابها كافر بعيدة أنسابها علي إن داخلتها ترابها ودخل واستشهد والرسول عليه السلام المدينة يخبره الوحي يقول أصيب جعفر ودخل الجنة ثم جاء عبد الله بن تأخر قليلا فقال أصيب ثم أن رواحه دخل الجنة. هكذا كان أصحاب النبي عليه السلام حتى ينشر الدين ونحن لا مشغولين بالدنيا لا حول ولا قوة إلا بالله. فإذا نخرج في سبيل الله الله تعالى يعطينا الإيمان ويأتي الخشوع في صلاتنا بسبب الإيمان ويتعلم العلم الحقيقي. العلم كلام الله كلام النبي عليه السلام وكذلك أخلاقنا تصلح وكذلك إخلاص يأتي بأعمالنا حتى لا يقبل الله من عمل ما كان خلفا ويأتي بنا مسؤولية الدعوة. هذه أمة الدعوة إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. نفسك ومالك اشتراها الله تعالى منك إذا تريد الجنة وإذا لا تريد النار وأنت موجودة. ولهذا علينا أن نكون عقلاء. والرسول عليه الصلاة يقول ماذا؟ العاقل من جال نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني. فأنتم تكونوا عقلاء أم عاجزين؟ فعليكم أن تتحركوا بالدعوة. أقل القليل كل سنة 6 شهور وكل يوم 8 ساعات و10 أيام تحديا هذا قليل. وياخي معليش تكونوا مستعدين لا تتأخروا لأن الموت ما يمد لا تدري نفسه ماذا تكتم غدا وما تدري نفسه بأن يموت أو يموت. والعاقل والعاجز من العاقل من دار نفسه علم ما بعد الموت والعاجز ما يتبع نفسه قواه وتمنى على العمل. فعليكم تسيروا العقلاء مستعدين تسيروا العقلاء ولا ما مستعدين؟ মরঞ্জি ভাই এটা হলো আমাদের এক মহা জিম্মাদারি যাতে করে সমস্ত মানুষ কিনা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাত বাসী হইতে পারে সমস্ত মানুষ কিনা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে পারে আল্লাহ পাককে চিনতে পারে। বলে এটা আমাদের যেমন কিনা নবীদের জিম্মাদারি ছিল এমনি ভাবে আমাদেরও জিম্মাদারি। আর এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। বলে এই জিম্মাদারি আদায় করতে গিয়েই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বলে দুনিয়ার আনাচে গানাচে কবর বানাইছেন আজ ওনাদের কবরগুলো ইতিহাসের মতো সাক্ষী হয়ে দাঁড়ায় আছে যেন আমি আপনার এই জিম্মাদারি আদায় করি। বলে দুনিয়ার কোন অবস্থা দুনিয়ার কোন দূরত্ব দুনিয়ার কোন বাধা ওনাদের সামনে বাধা হইতে পারে না। না সমুদ্র ওনাদের সামনে বাধা ছিল না পাহাড় ওনাদের সামনে বাধা ছিল না মেরে ভাই দূর থেকে দূর খোদা থেকে খোদা বলে কোনো জিনিসই যে ওনাদের সামনে বাধা না। কেনই বাধা হবে যখন কিনা ওনারা আল্লাহকে দিনের কাজ করতেছেন সবকিছুই যে ওনাদেরকে মেরে ভাই দোস্ত ওদের জন্য আহলান সাহলা খুলে ইস্তেকবাল করতেছিল স্বাগতম জানাচ্ছিল। উনি বলেন যে মেরে ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার মকসদ তো হলো জান্নাত। বলে জান্নাত হলো মেরে ভাই বড় দামি জিনিস। বলে যে ব্যক্তি ওই জান্নাতের জন্য চেষ্টা ফিকির করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে নেবেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ওই জান্নাতের উপর আস্থা করতেন বিশ্বাস করতেন ওই জান্নাত সম্পর্কে অবগত হইছেন আর ওই জান্নাতকে অর্জন করার জন্য আন্তরিক মেহনত করতেন। বলে দূর থেকে দূর মেরে ভাই দোস্তর বুজুর্গ এমনকি জান আর মানের বাজি ওনারা লাগাইছেন। উনি ঘটনা বলছিলেন যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বর আমির তারপরে তৃতীয় নম্বর আমির হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে তৃতীয় নম্বর আমির হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে মানায়ে নবীজি কিনা জমাত্রণ করতেছিলেন সেই জর্দানের দিকে মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেও দিচ্ছিলেন বলে যদি নাকি জাফর শহীদ হয়ে যায় যায়েদ শহীদ হয়ে যায় তাহলে যেন জাফর আমির হয়। বলে জাফরও যদি শহীদ হয়ে যায় তখন যেন ইবনে রাওয়াহা শহীদ আমির হয়। বলে ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে সবার মধ্যে পরামর্শ করে একজনকে জিম্মাদার যেন বানা নেওয়া হয়। আল্লাহ তাআলার দিকে মেরে ভাই দোস্ত বুজুর্গ তাকিয়ে ওনারা জান্নাতের আগ্রহী হয়ে চললেন। যেহেতু নবীজি বলছেন তিনজন শহীদ হয়ে যাবে ওনারা নিজেরও জানতেন যে ওনারা আর ফেরত আসবেন না। ওই শাহাদতের তামান্না আর আশা আর আকাঙ্ক্ষায় এক আগ্রহের মধ্যে হয়ে চলতেছিলেন। বলে চলতে চলতে যখন নাকি ময়দানে গেছেন ময়দানে যাওয়ার পরে মেরে ভাই দোস্ত বুজুর্গ হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। বলে আল্লাহ পাকের রাস্তায় শহীদ হওয়ার পরে নবীজি কি করে কিনা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন ওইদিকে নবীজি সাহাবাদেরকে বলতেছেন মানে যায়েদ কিনা শহীদ হয়ে গেছে অতঃপর জিম্মাদারি নিচ্ছে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহু কিনা মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে রোমের সৈনিকরা কিনা একেবারে দল পাকায় সব বন্ধু হয়ে আসতেছে আর তুমি কিনা পিছনে রয়ে গেছো। আরে যায়েদ তো জান্নাতে ঢুকে গেল তুমি কিনা এখনো যাবে না। আরে জান্নাত এবং জান্নাতের নহরগুলো জান্নাতের খাদ্যদ্রব্যটি জান্নাতের পানি দামি, জান্নাতের ফুল কতই না দামি, নিজেকে এই বলে বলে ভাই দোস্তর বুজুর্গ আগ্রাহিত করতেছিলেন আর সামনে বাড়াচ্ছিলেন, বলে চলতে চলতে উনিও কিনা শহীদ হয়ে গেছেন, নবীজি কিনা বলতেছেন, বলে জাফরও শহীদ হয়ে গেছে এবং জান্নাতে ঢুকে গেছে, বলে প্রথম শহীদ হলো জায়েদ আর জায়েদ শহীদ হয়ে জান্নাতে ঢুকে গেছে, বলে জাফরও শহীদ হয়ে গেছে, জাফরও তার জান্নাতে ঢুকে গেছে, বলে নবীজি এই কথা বলে একটু চুপ লেলেন। ওইদিকে হাজর ইবনে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে ভাই বস্তুর বুজুর্গ যখন কিনা ওনার উপরে জিম্মাদারি আসলো, তো উনি কিনা মেরে ভাই কয়েকদিনের ক্ষুধার্ত বলে সামান্য একটু খানার দিকে খাচ্ছিলেন, আর মনে মাঝে একটু সামান্য আসলো যে এত বড় কমের সামনে কি করা যায়, বলে এখন সামনে পারবেন কি পারবেন না, সামান্য থেকে সামান্য এক দুই সেকেন্ডের জন্য যখন নাকি সামান্য আসলো, তখন তিনি নিজেকে বলতেছিলেন, হে মন আরে তুমি কি চাও, আরে তুমি কি বাড়ির যেতে চাও, বলে বিশ বছর আগ্রহ তোমার দিল মাঝে জমছে, তোমার দিলের মাঝে কি জমছে খাদেম গোলাম এগুলো বাগান বাগিচার এগুলো, বলে তাহলে শুনে রাখো এই সব কিছু আমি আল্লাহ পাকের জন্য সৎকার করে দিলাম, সব কিছু আজাদ করে দিলাম, আরে হে মন তুমি চাও আর না চাও তোমাকে তো একদিন মরতেই হবে, তুমি যদি এই সব কিছুর মাঝে মরতে থাকো তাহলে তোমাকে মরতে হবে, তোমাকে তো জান্নাতের আগ্রহ হয়ে সামনে বাড়তেই হবে, বলে নিজের নফসকে নিজের মনকে এমন ভাবে নিজে আগ্রহীত করতেছিলেন, অবশেষে নিজে কিনা মেরে ভাই আগ্রহ করলেন এবং সামনে অগ্রসর হলেন, বলেছিলেন বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ হোক কিনা আল্লাহ পাকের রাস্তায় সামনে অগ্রসর হলো, অথচ তিনি শহীদ হয়ে গেলেন, বলে তারপর আল্লাহ তাআলা নিজের তরবারির মধ্যে থেকে তরবারিকে সামনে বাড়াইলেন, আর আল্লাহ তাআলা মেরে ভাই দোস্তর বুজুর্গ ওনাদেরকে সামিয়ে বিদান করলেন, মোটমাট কথা মেরে ভাই দোস্তর বুজুর্গ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই কথাই বলছিলেন, যে কথা আল্লাহ তাআলা কালামে পাঁচে পাঁচে এরশাদ করেছেন, ইন্নাল্লাহ আশতারা, বলে আল্লাহ তাআলা কিনা মুসলমানদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিতেন, এবং জান্নাত হলো আমাদের প্রাপ্য, জান মাল হলো আল্লাহ পাকের জন্য, এখন মেরে ভাই যদি নাকি আমি আপনার জান মাল আল্লাহ পাকের জন্য কুরবানি করি তাহলে ওই দামি জান্নাত, বলে ওই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, আর যদি কিনা কুরবানি করি না তাহলে মেরে ভাই আল্লাহ তাআলা ওই দামি জান্নাত আমাকে আপনাকে দিবেন না, উনি বলেন যে আল কাইসু মান দানা নাফসা ও আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নাকি মেরে ভাই দোস্ত বুজুর্গ নিজের নফসের উপরে কাবু রাখে আর মৃত্যুর পরে দিন যুগের জন্য তৈরি করে, বোকা থেকে বোকা ওই ব্যক্তি যে নাকি নিজের খাইশাহের উপরে চলে, নিজের মনের মেরে ভাই আশার দিকে চলে, মনের অনুযায়ী চলে, নিজের নফস অনুযায়ী চলে, আর বলে আল্লাহ মাফ করে দিবেন, মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে এখন উনি বলতেছেন আপনার কি বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হবেন নাকি মেরে ভাই বোকা এবং গাফেলদের অন্তর্ভুক্ত হবেন, কাদের অন্তর্ভুক্ত হবেন ভাই, স্বাভাবিক আমরা বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হব, এই জন্য বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেমন কিনা দিনের জন্য হাত টাকা দেয় লম্বাই বলছে, আমি আপনার জন্য হাত টাকা দেয় লম্বাই বলতে পারি, সবার নিয়ত আছে কি ভাই ইনশাআল্লাহ, এই জন্য উনি বলেন যে ভাই নিয়ত করি যে ইনশাআল্লাহ বছরে চার চার মাস সাহাবাদের মেরে ভাই শেষ দরজা হলো বছরে চার চার মাস, মাসে মেরে ভাই দোস্তর বুজুর্গ দশ দশ দিন এবং রোজানা আট আট ঘন্টা সময় আমি আপনার আল্লাহ পাকের জন্য দিব, সবার নিয়ত আছে কি ভাই ইনশাআল্লাহ, আল্লাহ সবাই সবাই বোকা, উনি বলেন যে রসুলের মধ্যে অবস্থা সাক্ষী। বলে রসুল আকুল সাল্লাল্লাহু আলাইহি অবস্থা হলো একদিন কিনা তিনি বসে নামাজ পড়তেছেন, আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বসে নামাজ পড়তেছেন, বলে আবু হুরায়রা বুকের তারুণায় দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না এই জন্য বসে নামাজ পড়তেছি। বলেন যে মেরে ভাই বস্তুর বুজুর্গ নবীজির এই অবস্থা আসলে ভাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে চিৎকার মেরে কেঁদে উঠছেন। বলে আবু হুরায়রা কেঁদো না কেঁদো না, কোনো দুনিয়াতে যে নাকি বুকের ভোগকে সহ্য করে নেবে আল্লাহ তাআলা তার আখিরাতের ভোগকে দূর করে দিবেন, দুনিয়ার অসুবিধা আখিরাতের অসুবিধাকে দূর করে দিবেন। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ খানা দানা তো হয়েই যাবে, বলে আমি আপনি নিয়োগ করে দিই ইনশাল্লাহ আট সাল মেরে ভাই দোস্তর বুজুর্গ ছয় ছয় মাসের জন্য এবং এক এক সালের জন্য কমসে কম ইনশাল্লাহ বছরের চার চার মাসের জন্য সবাই নিয়োগ করি, সবাই নিয়োগ আছে ভাই ইনশাল্লাহ। আচ্ছা ভাই সব এখন নিজের প্রয়োজন সেরে নেই, যাতে করে আসরের আগে গিয়ে নিজের প্রয়োজন সেরে নিতে পারি ইনশাল্লাহ। আসরের আমাদের পরে গুরুত্বপূর্ণ বয়ান হবে, সবাই পড়ার চেষ্টা করি।